মরি না মনে তুম আদেশ পাড়ে গরুড় তুমি না মনে জীবন তার হইলা ধন্য পক্ষী জনমকু পাই প্রভু হে পক্ষী জনমকু পাই মত্য বৈকুণ্ঠ অবঢ়া তীর্থ নীলাচল মহাপ্রভু মত্য বৈকুণ্ঠ অবঢ়া তীর্থ নীলাচল মহাপ্রভু তুমকু যিয়ে বি কিছি প্রাণ তুমি তো তাহার সবু প্রভু হে তুমি তো তাহার সবু তুমি যে ব্রহ্মা তুমি যে বিষ্ণু তুমি যে মহেশ্বর তুমি যে ব্রহ্মা তুমি যে বিষ্ণু তুমি যে মহেশ্বর তুমি পিতা মাতা ভগিনী সখা তুমি বন্ধু সহোদর প্রভু হে তুমি বন্ধু সহোদর তুমরি ইচ্ছারে দুব হুয়ে দারু আহে বাঞ্ছা কল্পতরু তুমরি ইচ্ছারে দুব হুয়ে দারু আহে বাঞ্ছা কল্পতরু অন্তর্যামী হই কি অবান জান হে অনন্ত মহামেরু প্রভু হে হে অনন্ত মহামেরু কদম্ব ছাড়ি কলপ মূড়ে বাউছ অদৃশ্য বংশী কদম্ব ছাড়ি কলপ মূড়ে বাউছ অদৃশ্য বংশী ভকত মেড়ে রাধিকারাণী চাহুচন্তি হসি হসি প্রভু হে চাহুচন্তি হসি হসি জগন্নাথ দাস অতি বড়ি যে লেখি গলে ভাগবত জগন্নাথ দাস অতি বড়ি যে লেখি গলে ভাগবত নীতি সঙ্গরে টুঙ্গিরে ভক্ত ভাগবত করে পাঠ প্রভু হে ভাগবত করে পাঠ মৎস্য কচ্ছপ বরাহ নৃসিংহ বামন পরশুরাম মৎস্য কচ্ছপ বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম হলধর বুদ্ধ শরীর তুমি তো পুরুষোত্তম প্রভু হে তুমি তো পুরুষোত্তম কলি যুগরে কলকি রূপে କ୍ଲେଶ ସଂହାର କରି କଳି ଯୁଗରେ କଳକି ରୂପେ କ୍ଲେଶ ସଂହାର କରି ସତ୍ୟ ପ୍ରକାଶ କରିବ ପ୍ରଭୁ ସତ୍ୟ ରୂପେ ଅବତରି ପ୍ରଭୁ ହେ ସତ୍ୟ ରୂପେ ଅବତରି ମୁଖଶାଳାରେ ଗୁମୁଟା ଘରେ ପତିତ ପାବନ ହେଲ ମୁଖଶାଳାରେ ଗୁମୁଟା ଘରେ ପତିତ ପାବନ ହେଲ ରାମଚନ୍ଦ୍ର ଦେବ ଗଜପତିଙ୍କୁ ସେଇଠୁ ଦର୍ଶନ ଦେଲ ପ୍ରଭୁ ହେ ସେଇଠୁ ଦର୍ଶନ ଦେଲ ଧରମ ନାବେ ନାଉରି ତୁମେ ପଢ଼ିଛି ଶୁଣିଛି କେତେ ଧରମ ନାବେ ନାଉରି ତୁମେ ପଢ଼ିଛି ଶୁଣିଛି କେତେ ହାତ ନାହିଁ କି କାତ ନାହିଁ ତୁମ ଉଧାରୁଛ ଦୁଃଖୀ କେତେ ପ୍ରଭୁ ହେ ଉଧାରୁଛ ଦୁଃଖୀ କେତେ ବାର ମାସରେ ତେର ପରବ ଦେଖିବାକୁ ମୋ ମନ ବାର ମାସରେ ତେର ପରବ ଦେଖିବାକୁ ମୋ ମନ ଡୋରି ଲଗେଇ ହେ ଭାବଗ୍ରାହୀ ନିୟମତେ ପୁଣ୍ୟଧାମ ପ୍ରଭୁ ହେ ନିୟମତେ ପୁଣ୍ୟଧାମ ମୁକ୍ତି ମଣ୍ଡପ ବ୍ରହ୍ମ ଆସନେ ଷୋଳ ଶାସନ ବ୍ରାହ୍ମଣ ମୁକ୍ତି ମଣ୍ଡପ ବ୍ରହ୍ମ ଆସନେ ଷୋଳ ଶାସନ ବ୍ରାହ୍ମଣ ନୀତି ବସି ବେଦ ପାଠରେ କରନ୍ତି ବିଶ୍ୱ କଲ୍ୟାଣ ପ୍ରଭୁ ହେ କରନ୍ତି ବିଶ୍ୱ କଲ୍ୟାଣ ରୋହିଣୀ ପାଦୁକ କୁଣ୍ଡରେ ପଡ଼ି କାକ ହେଲା ଚତୁର୍ଭୁଜ ରୋହିଣୀ ପାଦୁକ କୁଣ୍ଡରେ ପଡ଼ି କାକ ହେଲା ଚତୁର୍ଭୁଜ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଲାଗେ ତତ୍ତ୍ୱ ଦେଖି ସିଂହ ମାଡ଼ି ଅଛି ଗଜ ପ୍ରଭୁ ହେ ସିଂହ ମାଡ଼ି ଅଛି ଗଜ ଦେଉଳ ଧାରେ ହିରଣ୍ୟବକ୍ଷ ବିଦାରନ୍ତି ନରସିଂହ ଦେଉଳ ଧାରେ ହିରଣ୍ୟବକ୍ଷ ବିଦାରନ୍ତି ନରସିଂହ ପ୍ରହ୍ଲାଦକୁ ରଖିଛ ପ୍ରଭୁ ଏହି ତାର ପରିଚୟ ପ୍ରଭୁ ହେ ଏହି ତାର ପରିଚୟ